আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাম্মা রাআউহু আরিযাম মুস্তাকবিল আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিযুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাজালতুম বিহি রীহুন ফীহা আযাবুন আলীম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের তাফসীর হবে সূরাতুল আহকাফের আয়াত নম্বর 24 থেকে। মহান আল্লাহ এই আয়াতগুলিতে আদ সম্প্রদায়কে যে ধ্বংস করেছিলেন সে বিষয়টি উল্লেখ করেছেন। আদ সম্প্রদায়ের নবী হুদ আলিহিস সালাম দীর্ঘদিন তাদের মাঝে আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তারা ঈমান নিয়ে আসলো না। এছাড়াও বিভিন্ন পাপ অন্যায় তাদের মধ্যে ছিল। এই জাতি বড়ই শক্তিশালী জাতি ছিল, তারপর তাদের দুনিয়ার শক্তি ক্ষমতা কোনো কাজে আসেনি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফালাম্মা রাআউহু আরিযাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম, যখন তারা দেখল মেঘমালা, আরেজ মানে হচ্ছে মেঘ, সাহাব আরবির অপর ভাষায়, মেঘমালাকে যখন দেখল মুস্তাকবিলা আওদিয়াতিহিম তাদের উপত্যকার সামনে, তাদের উপত্যকার মাঠের উপর দেখছে যে মেঘমালা ভেসে আসছে, তখন বড়ই খুশি হলো, আনন্দিত হইল যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে। আর আরব দেশে যে বৃষ্টি আসলে কত খুশি হয়, কারণ বছরে ওই দু চারবারই বৃষ্টি হয়, আর কত যে বৃষ্টির প্রয়োজন থাকে, যার ফলে তাদের খুশির শেষ ছিল না যে বৃষ্টি হতে যাচ্ছে। কালু, তখন তারা খুশিতে বলেছিল হাজা আর এজো মুমতিরুনা, এই হচ্ছে মেঘমালা যা আমাদের বৃষ্টি বর্ষণ করবে, মানে যা থেকে আমাদের বৃষ্টি বর্ষণ হবে। বল আল্লাহ বলছেন না না না, এটা ওই রহমতের বৃষ্টি না, পানির বৃষ্টি না, বল হুয়া মাস্তাজাল তুমবে, বরং এটা সেই আজাব শাস্তি যা তোমরা ত্বরান্বিত করতে চাইছিলি, যা সম্পর্কে তোমরা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলেন নবী হুদ আলী ইসলামের সাথে, তাতে আছে কি? আল্লাহ বলছেন রিহুন, তাতে আছে ঝঞ্ঝা বায়ু, রিহুন ঝড়ো হাওয়া, ফিহা আজাবুন আলিম, আর তাতে রয়েছে ভয়াবহ শাস্তি। তোদাম্মের কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহর নির্দেশে, এই বাতাসের রবের নির্দেশে সব কিছুকেই ধ্বংস করে ফেলবে। তোদাম্মের কুল্লা, সব কিছুকে ধ্বংস করে ফেলবে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসা কেনহুম, তারা এমন হয়ে গেল আল্লাহ পাকের এই আযাবে ধ্বংস হয়ে যে কিছুই দেখা যাচ্ছিল না তাদের বাড়িঘরের কিছু চিহ্ন ছাড়া, তাদের যে জনবস্তি ছিল ওইসবের কিছু চিহ্ন যে এইসব এলাকায় কোনোদিন মানুষ বাস করেছে, এছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এদেরকে এইভাবে আল্লাহ পাক আযাব দিয়ে নিশ্চিহ্ন করেছেন। মহান আল্লাহ সূরা আকাফে তাদের আযাব সম্পর্কে, যে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল সে সম্পর্কে ইরশাদ করতে গিয়ে বলেছেন, বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই আদ সম্প্রদায়ের আযাব। আমি এখানে সময়ের স্বল্পতে লম্বা করছি না, তবে একটু ইঙ্গিত করি যে তাদের ওপর যে ঝড়ো হাওয়া পাঠানো হয়েছিল, ঘূর্ণি ঝড়, সেটা ছিল সাখারা আলাইহিম সাবআ লাইয়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আর আট দিন বিনা বিরতিতে এই ঝড়ো হাওয়া ঘূর্ণি ঝড় চলতে ছিল, যাতে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক এরশাদ করছেন তাদের সম্পর্কে যে এদের বাড়ি ঘরের কিছু চিহ্ন ছাড়া আর কিছুই ছিল না, সবকে ধ্বংস করে দিয়েছেন। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে শাস্তি দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। সুতরাং এই নীতিমালা আল্লাহ পাকের প্রত্যেক জাতি সম্পর্কে, যে জাতি অবাধ্য হয় তাদের উপর আল্লাহ পাকের আযাব নেমে আসে, যে কোনো রকমের আযাব হোক না কেন, আযাব বিভিন্ন রকমের, মানসিক আযাব হইতে পারে, পারিবারিক শাস্তি হইতে পারে, পারিবারিক জীবনে শাস্তি, ব্যক্তি জীবনে আপনার শারীরিক আযাব শাস্তি হইতে পারে, সামাজিক শাস্তি আযাব হইতে পারে, রাষ্ট্রীয় শাস্তি আযাব হইতে পারে, বহু আযাব আল্লাহ পাকের। এছাড়াও আসমানি আযাব রয়েছে, জমিনি আযাব রয়েছে, সব তো রয়েছে। মহান আল্লাহ তারপরে আরব মুশরিকদেরকে, বিশেষ করে কুরাইশ যারা মক্কার আশেপাশে বসবাস করত, তাদের সম্পর্কে তাদেরকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইন মাক্কান্নাকুম ফী, যে দেখো আদ সম্প্রদায়কে এত শক্তিশালী করেছিলাম যে তাদের তুলনায় তোমরা কোনো শক্তি পাওনি, সামান্য শক্তির অধিকারী, তারপরে এই অহংকার করছো, ওই এত শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি, তাহলে তোমাদেরকে তো আমি ধ্বংস করাটা আমার জন্য কোনো মুশকিলের কাজ না। ওয়ালাকাদ মাক্কান্নাহুম, আর নিঃসন্দেহে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম, শক্তিশালী করেছিলাম, ফিমা এমন এমন বিষয় দিয়ে, এমন ক্ষমতা দিয়ে, ইন মাক্কান্নাকুম ফি, যেই বিষয়গুলি দিয়ে তোমাদেরকে শক্তিশালী করিনি, প্রতিষ্ঠিত করিনি, তারা তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী বা প্রতিষ্ঠিত ছিল। ওয়াজআলনা লাহুম সামআ ওয়া আবসারা ওয়া আফইদা, এবং তাদেরকে আমি শোনার শক্তি দিয়েছিলাম, দৃষ্টি শক্তি দিয়েছিলাম, তাদের হৃদয় দিয়েছিলাম, ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফিদাতুহুম শাই, কিন্তু তাদের শ্রবণ শক্তিও কাজে আসেনি, তাদের দৃষ্টি শক্তিও কাজে আসেনি, তাদের হৃদয়ও কাজে আসেনি, মানে এইসব দিয়ে আল্লাহ পাকের নিয়ামত এসব দিয়ে উপকৃত হয়নি তারা। আল্লাহ পাক তারপরে বলছেন ইদ কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে। যে অস্বীকারের পথ নেবে সে নিজের হৃদয় দিয়ে কলব দিয়েও উপকৃত হবে না, তার চোখ দিয়ে উপকৃত হবে না, তার কান দিয়ে উপকৃত হবে না। ওয়াহাকা বিহি মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, এই পাপের আজাব তাদেরকে ঘিরে ফেলেছিল। ওয়ালাকাদ আহলাকনা মা হাওলাকুম মিনাল কোরা, আল্লাহ পাক মক্কাবাসীকে আরো বলছেন দেখো তোমাদের চারপাশে যেসব জনপদ রয়েছে, এলাকা রয়েছে, সেসব এলাকার মানুষকেও আমি ধ্বংস করেছি। তোমরা জানো যখন সফর করো, ইয়ামানে সফর করলে ওইদিকে আদ সম্প্রদায় ধ্বংস করা হয়েছে, ওইদিকে শাম দেশে সফর করলে তাবুক এলাকায় সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, এইসব এলাকা দিয়ে তোমরা ঘোরাফেরা করো, সফর করে থাকো, তোমাদের আশেপাশে বহু জাতিকে এভাবে ধ্বংস করা হয়েছে। ওয়াসাররাফনাল আয়াত, এবং আমি বিস্তারিত নিদর্শন বা আয়াত সমূহ আমি বর্ণনা করেছি, আল্লাহ ইয়ার জৌন যাতে করে ফিরে আসে, এমন নয় যে অজ্ঞতায় রেখে দিচ্ছি, আমি বিস্তারিতভাবে আমার বিধানাবলী বর্ণনা করেছি আম্বিয়া রসুলগণের মাধ্যমে, কিন্তু তাদের কোনো কাজে আসেনি যখন তারা উপকৃত হওয়ার চেষ্টা করেনি। ফালাউলা নাসারাহুমাল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা বাল দাল্লু আনহুম ওয়া যালিকা ইফকুহুম ওয়া মা কানু ইফতারুন। আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে উপাস্য হিসাবে সাব্যস্ত করেছে, ধরে নিয়েছে, অন্যকে সেজদা করে, অন্যের কাছে ফরিয়াদ করে, অন্যরা দিতে পারে, এইরকম ধারণা রাখে যে আকারে হোক না কেন, এরা তাদের সাহায্য তো করতে পারে না। ফালাউলা নাসারাহুমাল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা, কেন তাদের সাহায্য করল না ওই সব উপাস্যরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা উপাস্য হিসাবে সাব্যস্ত করেছিল। কি জন্য তারা উপাস্য হিসাবে সাব্যস্ত করেছিল? বলছে কুরবানান, আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সান্নিধ্য হাসেলের উদ্দেশ্যে, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য এগুলি মাধ্যম হবে, ওসিলা হবে, এই অজুহাতে এগুলি পূজা করেছিল, এগুলি কেটে গেছিল। তাহলে এই আয়াত কি ফিট হয় না ওই সব লোকদের ওপর যারা মুসলিম সমাজের ওলি আউলিয়ার পূজা করে, কবর মাজার পূজা করে, আর বলে যে এরা ওসিলা, ওসিলা না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তাদের তো কোনো কাজে আসলো না, দুনিয়া তো কাজে আসে না, আর আখেরাতে কোনো কাজে আসবে না, সাহায্য করতে পারবে না। বল দল্লু আনহুম, বরং এরা তাদের থেকে উধাও হয়ে যাবে, কিয়ামতের দিন তখন খোঁজ করবে যে আমাদের উপাস্যরা কোথায়, ওরা উপকার করবে, কারণ এদের পুজো করেছি, এদেরকে ডেকেছি, এদের কাছে ফরিয়াদ করেছি, এদের জন্য মানত করেছি, এদের জন্য খাসি মোরগ নিয়ে গেছি, এদের মাজারে গিয়ে ওরস লাগিয়েছি, তো এরা সাহায্য করবে। আল্লাহ বলছেন বল দল্লু আনহুম, তাদের থেকে পলায়ন করবে, উধাও হয়ে যাবে। ওয়াজালিকা ইফকুহুম, এইরকম শিরকের ধর্ম তাদের মিথ্যা রচনা, আর যা তারা নিজেরাই রচনা করত, মনে গড়ে নিত, গড়া ধর্ম, এটা আল্লাহর ধর্ম নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন তারপরে জিনদের কথা এখানে উল্লেখ করেছে, যেই জিনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত অবস্থায় কোন এক সময় তেলাওয়াতে পৌঁছেছিল, আর পৌঁছার পরে তাদের খুব সুন্দর লেগেছিল তেলাওয়াত, আর বিশ্বাস করেছিল, তারপরে তারা ইমান নিয়ে এসেছিল, এবং তারা নিজ নিজ এলাকায় গিয়ে জিনদের মধ্যে দাওয়াতি কাজ শুরু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে মক্কা ফিরে আসছিলেন, নাখলা উপত্যকায়, ওয়াদিয়ে নাখলা, নাখলা উপত্যকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে অবস্থায় ছিলেন ফজরে, ওই সময় জিনেরা গিয়ে পৌঁছেছিল। কারণ জিনেরা তল্লাশি চালাচ্ছিল যে আমরা আকাশপথে এতদিন যেতাম, এখন কেন যেতে পারি না, নিশ্চয়ই পৃথিবীতে কিছু ঘটেছে, আকাশপথকে সুরক্ষিত করে দেওয়া হয়েছে, উল্কাপিণ্ড দিয়ে এমন আঘাত করা হয় যে জ্বলে শেষ হয়ে যায়, আর উপরে যেতে পারে না, এটা তো আগে হইতো না, নিশ্চয়ই কিছু হয়েছে, কি হয়েছে দেখি, খোঁজ করতে করতে গিয়ে এখানে পৌঁছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাযিল হচ্ছে, এই সময় যদি শয়তান জিন উপরে যায় তাহলে ওখান থেকে কিছু ছোঁ মেরে নিয়ে এসে গণকদের কানে পৌঁছাবার চেষ্টা করবে, জাদুঘরদের কানে পৌঁছাবার চেষ্টা করবে। সুতরাং আল্লাহ পাক এই আসমানি রাস্তাকে, যে রাস্তা দিয়ে ওহী আসছে, আল্লাহ পাকের বাণী নাজিল হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন, সেই রাস্তাকে সুরক্ষিত করেছেন। সে আল্লাহ পাক এই মর্মে ইরশাদ করেছেন, ওয়াই সারাফনা ইলাইকা নাফারা মিনাল জিন, স্মরণ করো যখন আমি হে নবী তোমার দিকে ফিরিয়ে দিয়েছিলাম জিনদের একটি দলকে, এই দলের সংখ্যা 7 থেকে 9 ছিল, যেমন বলা হচ্ছে তাফসীরে কিতাবাদিতে। ইয়াস্তামিউন আল কোরআন, এরা মনোযোগ সহকারে কোরআনে কেরিম শুনেছিল। ফালাম্মা হাজারুহ, যখন সেখানে উপস্থিত হয়েছিল তারা, কালু, তখন তারা পরস্পরকে বলছিল আনসেতু, নীরব থাকো, আরে মন দিয়ে শোনো, চুপ থেকে শোনো। ফালাম্মা কোজিয়া, যখন সেই তেলাওয়াত সম্পূর্ণ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়াল্লাউ ইলা কওমিহি মুনজিরিন, তখন তারা এই জিনেরা নিজ জাতির কাছে সতর্ককারী হয়ে ফিরে গিয়েছিল এবং তারা দীন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিল। এই আয়াত থেকে স্পষ্ট জানা যায়, আর এর পরেও আরও কয়েকটি আয়াত রয়েছে এই জিনদের দাওয়াত সম্পর্কে, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানব জাতির জন্য রাসুল ছিলেন, তেমনি জিন জাতির জন্য রাসুল ছিলেন। এই আয়াতগুলি দ্বারা আরও জানা যায় যে জিনদের মধ্য থেকে কোনো রাসুল আসেনি, বরং মানুষের মধ্য থেকে রাসুল এসছে, সেই রাসুলের মাধ্যমেই জিনেরা জিনেদের মাঝে দাওয়াতের কাজ হয়েছে। তবে জিনদের মধ্যে সতর্ককারী দাওয়াতি কাজ যে নিয়োজিত জিনেরা ছিল, যারা মানুষ নবীর কাছ থেকে শিখে গিয়ে ইমান নিয়ে এসে নিজের জাতির মধ্যে দাওয়াতের কাজ করেছে আর করছে। কালু, তারা বলেছিল এই জিনেরা, ইয়া কওমানাহ, নিজের জাতির কাছে গেল আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। আর একবার নয় কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সময় নিয়ে তারা রাতে এসে দেখা করেছে নবী সাল্লামের সাথে এবং দলে দলে ইসলাম কবুল করেছে। এই জিনেরা বলেছিল, ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়, ইন্না সামিয়ানা কিতাবান, আমরা একটা কিতাবের কথা শুনেছি। উনজিলা মিন বাদে মূসা, যেটা মূসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে, মূসা আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় কিতাব তাওরাত নাজিল হয়েছে, এই তাওরাতের পরে কিতাব নাজিল হয়েছে। ইনজিলের কথা এই জন্য বলা হয়নি, অথচ ইনজিল নাজিল হয়েছে তাওরাতের পরে, যে ইনজিলে বিধিবিধান কম রয়েছে। তাওরাতে আসল বিধিবিধান, হুকুম, আহকাম, আকীদা ছিল, আর এই জন্য ঈসা আলাইহিস সালাম অনুসারীরা তাওরাত কেউ মানত আর ইনজিল কেউ মানত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে এমন একটা কিতাব নাজেল আমরা শুনলাম যেটা মূসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের পরে নাজেল হয়েছে, মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইহি, যা তার পূর্বে কিতাব এসছে তার সত্যায়নকারী। এই কোরআনে করিম সত্যায়ন করে আগের কিতাবগুলির, ইয়াহদি ইলাল হক, আর সত্য কথার দিকে দিক নির্দেশনা দেয়, ওয়া ইলা তরিক মুস্তাকিম, আর সরল পথের রাস্তা দেখায়। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। তাফসীর করেছিলাম সূরা আহকাফ থেকে, সূরা আহকাফের আয়াত নম্বর 31 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ ওয়া আমিনু বিহি ইগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ ইরশাদ করেছেন জিনদের কথা, এখানে জিনদের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, ইয়া কওমানা, জিনেরা বলেছিল যে হে আমাদের সম্প্রদায়, আজিবু দাই আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দাও। আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে, তাহলে যখনই আপনি দীন ইসলামের দাওয়াতের কাজ করবেন তখন উদ্দেশ্য যেন ব্যক্তি স্বার্থ না থাকে, দুনিয়ার কোনো গরজ না থাকে, আপনি ডাকছেন আল্লাহ পাকের দিকে, আপনার ব্যক্তিত্বের দিকে নয়, আপনার দুনিয়ার স্বার্থের দিকে নয়, আপনার মান মর্যাদা বাড়ুক এই জন্য নয়, আল্লাহর দায়ী হইতে হবে, আল্লাহর দিকে আল্লাহ পাক আহ্বান করতে বলেছেন। এই জিনেরাও এই কথাই বলেছিল যে আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে তোমরা সাড়া দাও, ওয়া আমিনু বিহি, এবং তার প্রতি তোমরা বিশ্বাস করো, ইমান নিয়ে আসো, ইগফির লাকুম মিন যুনুবিকুম, তাহলে তোমাদের গুনাহ হতে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ গুনাহ হতে মিন শব্দ কেন বললেন, বোঝা যাচ্ছে সব গুনাহ আল্লাহ মাফ করবেন না, সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, যদি সেটা আল্লাহর হকের সাথে সম্পর্কিত হয় তাহলে তো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হকের সাথে, বান্দার হকের সাথে যদি সংশ্লিষ্ট কোনো বিষয় হয় তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যেই ব্যক্তির হক নষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত তাকে পৌঁছে দেবেন না তার প্রাপ্য, বা তার কাছ থেকে ক্ষমা না নিয়ে নেবেন, সে না মাফ করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক, মানুষের হক যতক্ষণ ওই মানুষ না মাফ করবে ততক্ষণ মাফ হবে না। এই জন্য এখানে বলা হয়েছে যে তোমরা যদি ইমান নিয়ে আসো তাহলে তোমাদের গোনা হতে মাফ করে দেবেন। ইমানে তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে শিরিক করেও যদি কেউ ইমান নিয়ে আসে তবু আল্লাহ মাফ করে দেবেন, কারণ মুমিন মুসলিম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অধিকাংশ শিরিক করেছেন জাহিলিয়াতের যুগে, আল্লাহ মাফ করে দিয়েছেন, কুফরের গুনাহ মাফ করে দিয়েছেন, বিভিন্ন পাপ যেগুলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত আল্লাহ পাক মাফ করেছেন, কিন্তু কারো টাকা পয়সা যদি মেরে খেয়ে থাকে ইমান নিয়ে আসার আগে, বিশ্বাসের আগে, এখন আমি আল্লাহ পরকালে বিশ্বাসী কিন্তু টাকা পয়সা আমি দেবো না তার, তাহলে আল্লাহ মাফ করবেন না, ওটা মাফ করবেন না, কারণ ওটা বান্দার মানুষের হক। ওয়ায়ুজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে আল্লাহ পাক রক্ষা করবেন যন্ত্রণাদায়ক শাস্তি হতে। ওমান লা ইউজিব দাই আল্লাহ, আর শুনে রাখো যে আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দেবে না। জিনেদের কথা, জিনেরা বলছে দেখো শোনো জিনেরা, যারা মুমিন মুসলিম হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দাওয়াতি কাজ শুরু করেছে, তারা অন্যান্য জিনদেরকে বলছে যারা আল্লাহর দিকে আহ্বানকারী ডাকে সাড়া দেবে না, তারা জেনে রাখুক, ফালাইসা বিমুজিজিন ফিল আরজে, পৃথিবীতে আল্লাহকে কেউ অপারগ করতে পারবে না, আল্লাহকে কেউ ব্যর্থ করতে পারবে না, আল্লাহকে কেউ হারাতে পারবে না, দুনিয়ার যে কোনো শক্তিকে হারিয়ে দিতে পারে না, পারলো না আপনাকে ধরতে, ব্যর্থ করে দিতে পারেন, মেহনত তাদের আপনাকে ধরার জন্য ব্যর্থ হয়ে গেল, জানতেই পারলো না কোথায় লুকিয়ে আছেন আপনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের এলেমও সব কিছুকে ঘিরে রয়েছে, আল্লাহর জ্ঞান এবং আল্লাহ পাকের কুদরত ক্ষমতাও প্রত্যেকটি বস্তুকে আর প্রত্যেককে ঘিরে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে কেউ ব্যর্থ করতে পারে না, ওয়ালাইসালাহু মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ ছাড়া তার জন্য যে আল্লাহর অবাধ্য হবে কোনো কেউ পৃষ্ঠপোষক নেই, যে আল্লাহ আজাব থেকে রক্ষা করতে চান না আর কেউ জবরদস্তি আজাব থেকে বাঁচিয়ে নিল, আল্লাহ দিতে চান না আর কেউ দিয়ে দিল, উলাইকা ফি দলালি মুবিন, এরা হচ্ছে সুস্পষ্ট গুমরাহিত। আওয়ালাম ইয়ারাও, তারা কি চিন্তা করে দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ দেখে না বলেছেন, দেখা যেমন চোখ দিয়ে হয় তেমনি অন্তর্দৃষ্টি দিয়ে হয়, এখানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার কথা বলা হয়েছে। মানব জাতি কি দেখে না অন্তর থেকে, আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল, আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশ সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওয়ালাম ইয়া বি খালকিহিন, আর তিনি এসব সৃষ্টি করতে গিয়ে ক্লান্ত হননি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ ক্লান্ত হন, ওয়ালাম ইয়া ইয়া বি খালকিহিন, এসব সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক ক্লান্ত হন না, আমরা সামান্য কাজগুলো ক্লান্ত হয়ে যাই যতই শক্তিশালী হোক না কেন। যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এই বিশাল সৃষ্টি, বে কাদেরিন আলা আইহি আল মওতা, তিনি অবশ্যই সক্ষম যে মৃতকে পুনরায় জীবিত করবেন, তার জন্য কি এটা মুশকিল? প্রথমবার যিনি সৃষ্টি করলেন তার মুশকিল হইল না, তো পুনরায় সৃষ্টি করা কি কোনো মুশকিল হইল? দ্বিতীয়বার সৃষ্টি করা তুলনামূলক সহজ, আল্লাহর জন্য সবটাই সহজ, কিন্তু আমরা যদি মানুষ হিসাবে ধরি প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে জটিল, কিন্তু দেখে দেখে একটা নকশা দেখে যে করে তার জন্য সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষম, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া ইয়াউমা ইউরাযুল্লাযীনা কাফারু আলান নার, আর স্মরণ করো যখন কাফেরদেরকে জাহান্নামের আগুনে পেশ করা হবে, অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, আর তাদেরকে বলা হবে আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? আজকে বুঝতে পারছো যে জাহান্নাম সত্য না, আর পৃথিবীতে বুঝতে পারছিল না যে জাহান্নাম আছে, আল্লাহ তৈরি করে রেখেছেন। ওয়াইদাতিল কাফেরিন, কাফেরের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, মুশরিকের জন্য তৈরি করে রেখেছেন, পাপিষ্টের জন্য, গুনাহগারের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক আখেরাতে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করেছেন, আর আল্লাহ পাক তার নিয়ামত অনুগ্রহ করার জন্য জান্নাত তৈরি করেছে, এই দুটোই তো স্থান রয়েছে, আর তৃতীয় তো কোনো নাগরিকত্ব নেই। দুনিয়ায় বহু নাগরিকত্ব আছে, কিন্তু আখেরাতে এই দুটো জায়গারই নাগরিক হবে, হয় জান্নাতে যেতে পারবে তো ভালোই কথা, আর যদি জান্নাতে না যেতে পারো তাহলে জাহান্নামের নাগরিক হইতে হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে বলা আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? কালু বালা, তখন তারা বলবে জাহান্নামে জ্বলবি, আর বালা হ্যাঁ অবশ্যই, ওয়া রাব্বেনা, আমাদের রবের শপথ করে বলছি যে আল্লাহ জাহান্নাম সত্য, আর আকাঙ্ক্ষা করবে আল্লাহ, দরখাস্ত করবে আল্লাহর কাছে, অন্য আয়াতে রয়েছে আল্লাহ ফিরিয়ে দাও, রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, সংশোধন করে চলে আসবে, কাল্লা আল্লাহ ফিরাবেন না, কখনো ফিরাবেন না। কালা ফাযুকুল আযাব, তখন আল্লাহ বলবেন যে তোমরা শাস্তির আস্বাদন করতে থাকো, শাস্তি আস্বাদন করতে থাকো, শাস্তি চাখতে থাকো, বেমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা অস্বীকার করেছিলে, জাহান্নামকে অস্বীকার করেছিলে, জান্নাতকে অস্বীকার করেছিলে, পরকালকে অস্বীকার করেছিলে, হিসাব জবাবদেহিকে অস্বীকার করেছিলে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, উপস্থিত হইতে হবে, এই বিষয়গুলো বিশ্বাস করনি, সেই জন্য শাস্তি আস্বাদন করতে থাকো। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্যের জন্য সান্ত্বনা দিতে গিয়ে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছেন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ, দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ যেমন ধৈর্য ধারণ করেছেন তেমন তুমিও ধৈর্য ধারণ করো। এই দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ কারা, এই মর্মে যেটা প্রসিদ্ধ দুটি আয়াত এর ভিত্তিতে, সেটা হচ্ছে পাঁচজন রাসূলকে বোঝানো হয়েছে, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাঁচজন। এই পাঁচজনের কথা সূরা শুরার আয়াত নম্বর 13 আল্লাহ পাক উল্লেখ করেছেন, এক আয়াতে এই পাঁচজন নবীর কথা, আর সূরা আহজাবের আয়াত নম্বর 5 আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই দুটি আয়াত দলিল যে এরা সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এছাড়াও তাফসীরকাররা বলছেন যে অন্যদেরকেও বোঝানো হইতে পারে, আল্লাহ পাক তো নাম ধরে বলে যে এই পাঁচজন কি বুঝালাম, যে কোনো নবী যেমন ধৈর্য ধারণ করেছে তুমিও ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, নূহ আলাইহিস সালাম 950 বছর ধৈর্য ধরেছেন জাতির সাথে। ফাসবির, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, যেমন দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ ধৈর্য ধারণ করেছে। ওয়ালা তাস্তাজিল লাহুম, আর তোমার জাতির উদ্দেশ্যে তুমি তাড়াতাড়ি করিও না যে একটা কিছু হয়ে যাক, হয় এরা হেদায়েত হোক তাড়াতাড়ি আর না হলে ধ্বংস হয়ে যাক। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাদের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও না, আল্লাহ ভালো জানেন কখন কি হেদায়েত হবে আর কখন আল্লাহ পাকের আযাব আসবে হেদায়েত না হইলে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন, তাদের অবস্থা এইরকম হবে যখন তাদের সাথে যে শাস্তির প্রতিশ্রুতি করা হয়েছে যে আল্লাহর অবাধ্য হলে তোমাদের জন্য আযাব শাস্তি রয়েছে, সেটা যখন তারা দেখতে পাবে তখন তাদের অবস্থা কি হবে, যে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, তাদের মনে হবে যে দিনের কিছুক্ষণ তারা পৃথিবীতে অবস্থান করেছে, অথচ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পৃথিবীতে থেকেছে, কিন্তু তাদের মনে হবে যে না অল্প সময়। মানুষ যখন শাস্তি পায়, কষ্টের জীবন যাপন করে, তখন সুখের জীবনগুলিকে ভুলে যায়, সারা জীবন সুখে থেকেছেন, যদি 2-4-5 বছরের জন্য বিছানায় পড়ে যান তাহলে মনে হবে জীবনে কখনো সুখ শান্তি পেলাম না, এইরকম মনে হবে। আল্লাহ পাকের আযাব যখন আসবে তাদের উপর, আল্লাহ পাকের আযাব যে আযাবের ওয়াদা করা হয়েছে, দুনিয়ার আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করলেন, যেমন বদরে কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করলেন, এইভাবে আল্লাহ পাক মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্ত করলেন কাফের মুশরিকদেরকে। আর আখেরাতের আযাবের কথা বিশেষ করে বোঝানো হয়েছে, যখন আখেরাতের আযাব, কবরের আযাব, মৌতের পর বারজাখী জীবনের আযাব হবে, তখন মনে হবে লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, দিনের অল্প কিছুক্ষণ, সা আজকাল বলা হচ্ছে 60 মিনিট 1 ঘন্টা, সা মানে ঘন্টা, কিন্তু কোরআন নাজিল হওয়ার জামানে সা মানে 1 ঘন্টা 60 মিনিটের বোঝানো হয়নি, কিছু একটা সময় বোঝানো হয়েছে, দিনের বিশেষ একটা অল্প সময় মনে হচ্ছে যে তারা পৃথিবীতে থেকে এসছে। বালাগ, আল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে বালাগ, ইসলামের প্রচার, কোরআন অথবা আলাইকাল বালাগ, হে নবী তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দাও, আলাইকা বালাগ, হে নবী তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, বা এই কোরআন হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বস্তু, এটা পৌঁছে দিতে হবে, তোমার কাজ পৌঁছে দেওয়া, তুমি পৌঁছে দাও, আমার পক্ষ থেকে পৌঁছে দেওয়া হলো। ফাহাল ইয়াহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, ফাসিক নাফরমান অবাধ্য জাতি ছাড়া কি আর কেউ ধ্বংস হবে, অর্থাৎ যারা ধ্বংস হবে দুনিয়াতে, যারা ধ্বংস হবে আখেরাতে, আখেরাতে আল্লাহর আযাব তাদের জন্য, জাহান্নাম রয়েছে, কবরের আযাব রয়েছে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অপদস্থ লাঞ্ছিত করবেন, এরা হচ্ছে ফাসেক, যারা পাপাচারী, যারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে থাকে। এখানে আমাদের সূরা আকাবের তাফসীর শেষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গোনাহ খাতা মাফ করে দেন, কোরআনে করিম বুঝার তৌফিক দান করেন, কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক যেন সম্মানিত করেন, কোরআনে করিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে যেন বরকতময় করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।